ولو لم يجد المشتري بينة على قيام العين له. مسألة أصل যে মুস্তারি কইতেছে যে আমার কাছে যে গোলাম দিচ্ছ এটা তো তোমার কাছে বাগিনা গোলাম। শরীয়তের বিধান হলো যে কাজী এই কথা বললে তার মুস্তারিকে সামান দেওয়ার জন্য অর্ডার দিবে, কারণ সে এটাতে বোঝা যেতেছে যে সম্মত না। তবে এই জায়গার মধ্যে বাইগিনার জন্য মুস্তারিকে বলা হয়, আর মুস্তারি বাইগিনা না আনতে পারলে তখন আই আমিন আসবে। তো মাসাল আগে যায় যে সুরতি গেছে লাস্টে আইসে মুসাল্লি রহমতুল্লাহ আলাইহি বলে যে মুস্তারি তো দাওয়া করছে যে তোমার গোলামিটা কি করে বাগে, কিন্তু তার কাছে বাইগে না। আর মুস্তারি চাইতেছে যে ভাইয়ের কাছ থেকে এই কসমটা সে নেও যে সে এই কথা বলবে যে আমি জানি না এই গোলাম মুস্তারির কাছে যাওয়ার পরে বাঁচছে কি না। এইটার প্রথম যখন মুস্তারির কাছে ভাইগি না থাকবে না, আর মুস্তারি চাইবে যে ভাইয়ের কাছ থেকে কসম নেওয়ার, তাহলে কাজী সাহেব ভাইয়ের কাছ থেকে এই কসম নিবে যে আমি জানি না এই গোলাম মুস্তারির কাছ থেকে ভাইগে গেছে কি না। এইটাই সাহেবের মাসলা, এটা হলো সাহেবের মাশায়েখে কেরাম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কৌল নিয়ে ইখতিলাফ করছেন এবং তাহলে বোঝা গেল যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কৌল হলো এটা যে কাজী সাহেব তার কাছ থেকে এই কসম নিতে পারবে, যে কসমের দাবি উস্তারিত সেই কাজ হিসাবে এটা তো সাহেবারি বললো যে কাজ হিসাবে তার কাছ থেকে এই কসম নিবে। আর ইমাম আবু হানিফার কৌলিয়া মাশায়েখে কেরাম ইখতিলাফ করছে, তার অর্থ হইল যে ইমাম সাহেব কসম নেওয়ার পক্ষে। এখন সাহেবাইনে মুস্তারি এই দাওয়ার প্রেক্ষিতে ভাইয়ের কাছ থেকে যে কসম নেওয়ার কথা বলছে, ওনাদের যুক্তি হল যে মুস্তারি যে দাবিটা করতেছে এটা মোতাবেক, যদি তার দাবি মোতাবেক নাই হইত তাহলে তো এই কথা বলা হইতো না যে তুমি ভাইয়ে না ল দাওয়া করছে। ইমাম সাহেব যে কথাটা বলতেছেন যে তার দাওয়া মোতাবার না, মোতাবার না হইলে তো তার দাওয়াকে কবুল করা হবে না, অর্থাৎ ভাইয়ের কাছ থেকে কসম নেওয়া হবে না। সাহেব এটা বলেন যে না তার দাওয়া মোতাবার যদি না হইতো তাহলে তার ভাইয়ে না পেশ করার জন্য বলা হইলো কেন গিয়া, তার দাবিটা যদি মোতাবারই না হইতো তাহলে তাকে বাইয়ে না পেশ করার জন্য বলা হইল কেন। যখন তাকে বাইয়ে না পেশ করার বলা হয়েছে সে বাইয়ে না পেশ করতে পারে নাই, সেটা হলো আলাদা বিষয়। কিন্তু এরপরের যে বিষয়টা আসবে না, এরপরে তো হলো ভাইয়ের কাছ থেকে কসম নেওয়া। সুতরাং যেহেতু বাইয়ে না পেশ করার জন্য শরীয়তে তার উপরে নির্দেশ দিছে, এইটাই প্রমাণ করে পরবর্তী কাজ হবে। সুতরাং ওটা বাস্তবায়ন করতে পারতেছে না, তাহলে পরীক্ষা হইবে তাহলে বাইরটা কি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দলিল যেটা বাস ফুকায় কারণ ইমাম অবর্ণ করুন খুল্লাদেরকে নিষ্পত করে। উনি বলেন যে ওই জায়গার মধ্যে আসবে সে জায়গার মধ্যে দাওয়া সহি হবে, কসম ওই জায়গার মধ্যে আসবে সে জায়গার মধ্যে দাওয়া কি হবে সহি। আর দাওয়া তখনই সহি হবে যখন তার বাদী থাকবে, তার কসম থাকবে। এমনা মুস্তারি বাগিয়ে না না পেশ করার কারণে সে বাদী রইল, মুস্তারি তার বাইরে না পেশ করতে ব্যর্থ হওয়ার কারণে সে কি রইল না বাদি রইল। যখন সে বাদি থাকলো না তাহলে সে খসম হইল না, যখন সে বাইয়ানা দিল না তখন সে খসম থাকে অর্থাৎ বাদি থাকে। তাইলে হলত আয়ের সাব্যস্ত হইলে তারপরে আয়, যখন সাব্যস্ত হয় নাই তাহলে হলপ। এখন সাহেবের মাসলা করে দেয় যখন বাইরে বলা হলো যে তুমি এই কথা বলো যে আমার জানা নাই ইস তারিখ আছে এইগুলাম বাক্সে কি না বাইরে কইছে না যে তুমি কসম খাওয়া মুস্তারি আছে সে বাগে নেই কসম খাইতো না, তাহলে কসম না খাওয়ার অর্থ মুস্তারি আছে এটা কিছে বাঘছে, তাহলে বুঝা গেল এটা আমাদের আয়ের সাবিত কোন এক শব্দ দিয়ে কসম খায় বলো যে আমার কাছে এইটা কখনো হ্যাঁ না বেচার সময় ছিল না অর্পণ করার সময় ছিল, এই এই আয় আমার কাছে কখনো ছিল না। যদি মুস্তারি কসম খায়া বলায় তাহলে না বায়ে কসম খায়া বলায় তাহলে মুস্তারি জন্য এটা নিতে হবে, আর যদি কসম খাইতে অস্বীকার করে তাহলে এটা আয়ের দাস হিসাবে সাব্যস্ত হবে। বুঝে বলা হলাম যদি মুস্তারি লাগি না তো নালা কি আমি রাইব ইন্দাবু বলা হলাম যদি মুস্তারি লাগি না তো নালা কি আমি রাইব ইন্দাবু আগের না পায়ে মুস্তারি লাগি না তার আলা কিয়া মিলাই দিউন ইন্দা নিয়ে সে পাস আয়াত কায়েম হলে কো কি বাজে না, অর্থাৎ মুস্তারির কাছে আয়াত কায়েম হইতে পারে এরকম কোন বাজে না নাই সাক্ষী নাই। ওয়া আরাদ তাহলিফ আল বায়ে বিল্লাহ মা নাআলামু আন্নাহু আবাকা ইন্দা আর মুস্তারি চাহতা হে তাহলিফ আল বায়ে বায়ে কা হলফ কা কসম কা ইসান পাসে বিল্লাহি মা নাআলামু আন্নাহু আবাকা ইন্দা আল্লাহ কি কসম মাই নেহি জানতা হু কি আন্নাহু আবাকা ইন্দা হু এ গুলাম ভাগা হে মুস্তারি এই শব্দের দ্বারা কসম খাওয়ানি কসম খাইবার জন্য ইচ্ছা করতেছে কেডা মুস্তারি কাজী কাছে দাবি জানে তো ইউহাইলু আলা কাউল কাউলি ইমাম আবু হানিফার একটা কোল তো সাহেবানের কোলের মতোই আছে, তবে আরেকটা কোল হইলো যে মুস্তারির এই দাওয়াকে এই দাবি অর্থাৎ তাহলিফের দাওয়াকে কাজী গ্রাহ্য করবে না, গ্রাহ্য না করার অর্থ হলো যে কাজী কসম দেওয়ার জন্য বাধ্য করবে না মুস্তারি ওয়াক্তারাবাল মাসায়েক ওয়ালা কাউলি আবি হানিফা, মাসায়েক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় নেকতলাফ হল। তার অর্থ হল ইমাম আবু হানিফার একটা কৌল এই জায়গার মধ্যে আছে সাহেবানের বিপরীতে, এখন সাহেবানের দলিল আছে লাহুমা আন্না দাওয়া মুতাবারা, সাহেবানি ফরমাতে হে কে আন্না দাওয়া মুস্তারিকা দাওয়া যে হে মুতাবারা হাত্তা ইতারাত্তাবা আলাইহাল বাইনা, এই কারণেই তো তার উপরে মুরাত্তাব হয়েছে কি বাইনা, ফাকাদা ইতারাত্তাব তাহলিল। সুতরাং ভাইয়ের উপরেও হলফ কি হবে, অর্থাৎ একটা নাই হল না দ্বিতীয়টা। ওয়ালাহু আলা মা কালাহু বাস, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কোল যেটা বলতে তাহলিল হবে না, ওয়ালাহু আলা মা কালাহু বাস, আর ইমাম আবু হানিফা কা দলিল হে জো বাস কায় কেরাম নে কাহা হে আন্না খালফা ইয়াতারাত্তাবু আলা দাওয়াল সহিহা, হলফ জো হে এ দাওয়ায়ে সহিহা পর মুরাত্তাব হোতা হে, ওয়ালাইসাত তাসিহু ইল্লা মিন খসমিন, আর দাওয়া ওয়ালাইসাত তাসিহু আর দাওয়ায়ে সহিহা এ সহিহি তাহে ইল্লা মিন খসমিন, দাওয়া তখনই সহি হবে যখন তার বাদী থাকি খসম, যখন ইসকা খসম, ওয়ালা ইয়াসিরু খসমান ফিহি ইল্লা বাদা কিয়ামি আয়েব, বাইনার মাধ্যমে আয়েব কায়েম হইলেই তখন সে বাদী হিসাবে কি হবে সাব্যস্ত। গেল গায় দলিল দুই ইমামের দলিল কয়দা না কালা আনি জ্ঞানি ইন্দাব সাহেবের মাসলা কোন কাজী বাইরে কইব কি করো, এই ওই শব্দ যে শব্দ মুস্তাই দাবি করছে ওই শব্দে কি করো কসম, কয়দা না কালা আনি জ্ঞানি ইন্দাহুমা তো ইউ হাইলা তো সাইন, যখন বায়ে সাইবেনের মাসলা কোনো যাই বসম খাইতে কি করলো অস্বীকার, ওয়াইদা নাকারা আনি আমি যখন বায়ে বসম সে এনকার কিয়া সাইবেনকে মাসলা কোনো তবে তো ইউ হাইলা তো সাইন লিল রক্তি আলাল ওয়াজিল্লাতি কাদ্দাম না, তো দুসরা মর্তবা বায়ে সে হলক্রিয়া যায়েগা লিল রদ্দি আয়েব কি ওয়াজা সে গোলাম কো রদ করনে কে লিয়ে আলাল ওয়াজহি আল্লাযি কদ্দামনা, উস তরিকা পর জিস তরিকা উস তিন সুরত মে জিস তিন সুরত সুরত কো আমনে পহলে বয়ান কিয়া, এরপরে যদি দ্বিতীয় কসম না খায় তাহলে আয়েব সাব্যস্ত হবে, আর দ্বিতীয় কসম যদি খায় তাহলে আয়েব সাব্যস্ত। মুস্তারির কাছে আসে তাহলে সে বলবে যে বায়ের কাছে বালে হওয়ার পরে হয়তো নাবালিক অবস্থায় জুনুন আসছিল, কিন্তু বালে হওয়ার পরে তার কাছে জুনুনিয়ত আসে নাই, তাহলে বায়ের কাছেই তো জুনুনিয়তের সবক জায়গায় যে পরিবর্তন হয়ে গেছিল, যে পরিবর্তন হওয়ার পরে বালে হওয়ার পরে যেহেতু জুনুনিয়ত আসে নাই তাহলে তার কাছে এটা আয়েত ছিল না, যখন আয়েত ছিল না এখন মুস্তাকির কাছে যদি পাগল হয়েও থাকে জুনুনিয়ত আইসেও থাকে তাহলে এটা আগের আয়েতের কারণে এটা কি হবে না আয়েদার সাব্যস্ত হবে না, এই কারণে শব্দটা একটু এগোবে। কালা রাদিয়াল্লাহু তাআলা মিজা কান দাওয়া কি এবাকি কবির, মুস্তাহিক আছে যদি কবির এবাকের সম্পর্কে যখন থেকে হয়েছে ততদিন পর্যন্ত তখন থেকে আমার কাছে এটা কি করে নাই বাগে নাই মা আবাকা মুঞ্জু বালাগা মামলাগা দিজা নেই বাগা যকে ও পৌঁছা বাইরের কাছে তো বালেক অবস্থায় বাঁকতেও পারে এইটার দ্বারা বাদল লোক হ্রদের কারণ হতে পারে সে মুস্তারি বান্দির পদ্ধতি বাইরে সামান দিয়েছে দেওয়ার পর মুস্তারি বলতেছে যে এই বান্দির মা দেখি আছে ঠিক আছে ফিরত দেও বান্দির মা দেয় আছে ফিরত দেও যখন ফিরত দিতে গেছে তখন না আয়ে কর আরেকটা কই আরেকটা কই একটা কিয়া আরেকটা কই গোলাম তো তোমার কাছে তুমি আমার একটা দিতাছ আরেকটা কই ওইটাও তো মুস্তাকি কয় না তুমি তো আমার কাছে একটাই লিখছ আরেকটা তো আমার কাছে গেছ মুস্তারি কোন কারণ এখানে তাহলে এই জায়গার মধ্যে বান্দি কবজা করে কে রাখছে সুতরাং মুস্তারি কোলের উপরে কি করা হবে যেমন সবাই একমত তা এই জায়গার মধ্যে তো এই একই অবস্থা দাঁড়াইতেছে সুতরাং ওইখানেও গাছের কাবেজ এই কারণে তার কোলকে এতবার করা হয়েছে এই জায়গার মধ্যেও মুস্তারি কাবেজ সুতরাং মুস্তারির কোলের কি করা হবে এতবার ওয়া মিস্তারা জারিয়াতান কিসিনে কলিদা এক বান্দি ওয়া তাকাবাদা দুরুনে এনি মুস্তারি নে গুলা বান্দি কো আর বাইরে নে সামান কো কিয়া কিয়া পদ্ধতি মুস্তারি কাটে নেই তোরে মেরে পাশ এক ই গোলাম বেচা ফল কৌল কৌল মুস্তারি তো এই জায়গায় কার কাছে সাক্ষী নেই ফল কৌল কৌল মুস্তারি তো মুস্তারি হি কা কৌল কিয়া হোগা মতলব এক যে সে কোই হি আগা কি পানির সমস্যা কবুল হোকা কিসকা জেসে কি গসত কে আন্দর গাসিব কা কৌল কিয়া হোতা হে কাবিল কবুল তাফাকা আলা মিকদার মুহি ওয়াক্তালাফা ফি মাকবুল লিমা বাইয়ানা এহনা এহনা একটা সুলো সাহেবে দেব যে দুইজনের মধ্যে এটা এক আছে মুস্তাইল কইতাছে যে গোলাম দুইটাই কিনছি বায়ও কইতাছে দুইটাই বেচছি কিন্তু এক তেলাপরে কাছে কোন জায়গার মধ্যে মুস্তাইল কইতাছে কিনছি দুইটা কিন্তু কবজা করছি আমি কয়টা একটা আর বায়ু কইতাছে না কবজা করে কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ কাবেজ ক